কপু কাঁদুলিতে মা তোলতে নাল লাথে তাবা মনরা হিস সিন্দমা লাথবে মিলে তুমি সুহারি আপি মে মারি মেনি আন্নত আতি মে কান্দুলু গঙ্গাই মে কোতনক হো মাগে জীবিতে ইকি বিনি ওব দেন তিয়ালি আলি সোয়াই আপি পতা আবা বাগে বিমি আই ওব পাপু তুরে মাহিনি মাগে পাপু তুরে মাহিনি সুহাদিনী।